ভালোবাসা বেঁধে দেয় সম্পর্কের বন্ধন, অপরিণত প্রাপ্তির ইচ্ছা যখন করে ক্রন্দন, অতীতের পাতায় প্রস্ফুটিত হয় অসম্পূর্ণ সমাধান, জন্মান্তরে ধরা দেয় বিধির অন্তিম বিধান। কালচক্রের বেড়াজালে ঘুরতে ঘুরতে অনির্বাণ ও মধুমিতা ওঠে মোহিনী ভিলাতে। প্রথম দিকে সব কিছুই ঠিক থাকলেও ক্রমে ক্রমে একটা অজানা ধোঁয়াশা গ্রাস করতে থাকে মধুর চেতন মনকে। একটা বহু পুরনো পেন্টিং, বাগানে কুড়িয়ে পাওয়া একটা নাম প্লেট ও দিশাহীনভাবে ছুটে আসা মোহিনী মোহিনী শব্দে চাপা চিৎকার ক্রমে ক্রমে এক অজানা আতঙ্কে নিয়ে যেতে থাকে মধুকে। এই জানা অজানার মধ্যেই সুখের চাবিকাঠি হয়ে আসে মধুর গর্ভবতী হওয়ার সংবাদ। কিন্তু তাতে হিংস্র হয়ে ওঠে এক অতৃপ্ত আত্মা। হঠাৎ একদিন রাতে এক বেদনাময় পিয়ানোর সুরকে অনুসরণ করে কৌতূহলবশত খুলে ফেলে বন্ধ দোতলার ঘরটি এবং দেখতে পায় তিমিরকে। মধুকে খুঁজতে খুঁজতে অনির্বাণও আসে সেই দোতলার ঘরটিতে এবং কোনো এক অজানা মায়া বলে কালচক্র তাদের নিয়ে গিয়ে উপস্থিত করে 1931 সালে। তারপর নিজেকে দেখতে পেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ভীষণ পরিকর্মা জয়দেব হিসেবে। তখন বার্ষিক অনুষ্ঠানে একটা নাটকের আয়োজন করেছে সে। এই নাটকের প্রধান চরিত্রের একজন তার প্রেমিকা দেবদত্তা, আর অন্যজন তার প্রিয় বন্ধু তিমির বরণ চৌধুরী। ওর বাবা শ্রীমান অসিত বরণ চৌধুরী জমিদার। জমিদারি না থাকলেও ঠাঁটবাট কম নেই ওদের, বিশেষ করে ওদের বিশাল বড় বাড়ি। বাড়ির পিছন দিকে মজা পুকুর, বিষাক্ত সাপ খোপে ভরা সেই পুকুর আর তার চারপাশ। শোনা যায় কোনো প্রজা কোনো অন্যায় করলে শাস্তি হিসাবে এই পুকুরে ফেলে দেওয়া হতো। অবশ্য এসব আগেকার শোনা কথা। জমিদার অসিত বরণ চৌধুরী কিন্তু ভীষণ ভালো মানুষ। স্কুল কলেজের জন্য জমিও দিয়েছেন, সাধ্যমতো দানও করেন। ছেলে তিমির বরণও বাবার মতোই বলা যায়। টকটকে ফর্সা গায়ের রং, দীর্ঘ দেহ, টিকলো নাক, এক কথায় সত্যিকার সুপুরুষ বলতে তিমির বরণকেই বোঝায়। ওর প্রিয় বন্ধু জয়দেব সেন। লোকের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে বলে সুনাম আছে তিমিরের। এছাড়া ভালো গান গায়, খুব সুন্দর ছবি আঁকে, আর সবচেয়ে বড় কথা, তিমির পিয়ানোতে যখন সুর তোলে তখন মুগ্ধ হয়ে যায় সকলে। কলেজের সেরা সুন্দরী দেবদত্তা পিয়ানোর সুরে মুগ্ধ হয়ে একদিন বলল, তিমির, আমাকে পিয়ানো শেখাবে? আমার খুব ইচ্ছে করে পিয়ানো শিখতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় শেখাবো। সেই থেকেই শুরু। ক্রমে ক্রমে কখন যে জয়দেব, দেবদত্তা আর তিমির তিনজনে প্রাণের বন্ধু হয়ে গেছে তা ওরা নিজেরাও বুঝতে পারেনি। মোহিনী নাটকটা কিন্তু দারুণ হবে, কি বলো? হ্যাঁ, মুখ ভার করে দাঁড়িয়ে থাকে দেবদত্তা, বলে, আমি তিমিরের নায়িকা না হয়ে তোমার হলেই খুশি হব জয়, তুমি নায়কের রোলটা করো। দেখো দেবদত্তা, জমিদার বাড়ির ছেলে তিমির, আর ভীষণই সুপুরুষ, ওকেই একমাত্র মানাবে এই রোলে। তাছাড়া এটা শুধুই নাটক দত্তা, আর কিছু নয়। কিন্তু শেষে ওর হাতে আমায় সিঁদুর পরতে হবে, সেটা বুঝতে পারছো? তাতে কি, এটা শুধুই ড্রামা, আর আমি তো পরিচালনা করছি, নায়ক হব কি করে? তাছাড়া আমি জানি আমার দেবদত্তা শুধু আমারই আছে, আর আজীবন আমারই থাকবে। জয়দেবকে আলতো হাতে জড়িয়ে ধরে বুকে মুখ গুঁজে দেয় দেবদত্তা। শেষ হলো আমাদের সঙ্গীতানুষ্ঠান। এবার আমরা আমাদের এই বার্ষিক অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তুলতে মঞ্চস্থ করতে চলেছি যথাসময়ে নাটক শুরু হয়। জমিদার পরিবারের ছেলে প্রেমে পড়েছে গ্রামের সাধারণ মেয়ে মোহিনীর। অনেক ঘাত প্রতিঘাত শেষে হাত কেটে সিঁদুর দান। ভালোবাসার সুন্দর সমাপ্তি, নিপাট বুননে সুন্দর একটা প্রেমের গল্প, শেষে দর্শকদের প্রচুর হাততালি। জমিদার অসিত বরণ প্রথম সারিতে বসে দেখছিলেন ছেলের নাটক। দেবদত্তার পাশে খুব সুন্দর মানিয়েছে দেখে হাসেন মনে মনে। এই মেয়েই জমিদার বাড়ির বউ হবার একমাত্র উপযুক্ত। বন্ধু হিসেবে জমিদার বাড়িতে অবাধ যাতায়াত দেবদত্তার। সেদিনও এসেছিল পিয়ানো বাজাবে বলে। পিয়ানোতে বড় আসক্তি ওর। কিছুক্ষণ আগেই বাবার সাথে কথা হয়েছে তিমির বরণের। দেবদত্তার বাবার সাথে কথা বলবেন ওদের বিয়ের বিষয়ে। মনে প্রবল খুশি নিয়ে দেবদত্তার আসার অপেক্ষায় ছিল তিমির। বহুদিন ধরে মনের মধ্যে লুকিয়ে রাখা কথাটা আজ উজাড় করে দেবে ওকে। দেবদত্তা আসতেই আচমকা দুহাতে চোখ চেপে ধরল তিমির। বলল, দত্তা, তোমার জন্য একটা সুন্দর উপহার আছে। উপহার? কি উপহার? আরে আসোই না বলে পিয়ানোর সামনে দাঁড় করিয়ে দেয় দেবদত্তাকে। বলে, আজ থেকে এটা তোমার। শুধু এটাই নয়, আজ থেকে আমার সব কিছু, এমনকি আমিও তোমার। দেখো দেখো, সারা ঘর জুড়ে শুধু তোমার ছবি, সব আমার নিজের হাতে আঁকা। আর আর এই দেখো আমাদের বাড়ির নেম প্লেট, আমি নিজের হাতে এঁকেছি এর উপর। দেখো তো এটা তুমি কি না? জানো দত্তা, আমাদের সবাই কলকাতা চলে গেছে, ওদের সম্পত্তি ওদের দিয়ে দিল, একটা বাড়ি কিন্তু আমার। এখানেই তুমি আমি থাকব, বাড়ির নাম দেব মোহিনী ভিলা, আর নেম প্লেটে নকশা করা আমার হাতে বানানো তোমার ছবি। কি পছন্দ হলো আমার উপহার? কি বলছো তিমির, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি বিয়ে করতে চাই তোমার। বাবা কথা বলবেন বলে ডেকে পাঠিয়েছেন তোমার বাবাকে। না, এটা কখনোই হতে পারে না তিমির। আমি এই উপহার ফিরিয়ে দিচ্ছি। জানি তুমি অনেক ধনী, সুপুরুষ আর ভালো মানুষ, কিন্তু তবুও আমি এটা পারবো না। আমি ভালোবাসি জয়দীপকে, সেই ছোট্ট থেকেই। তুমি কি জানতে না তিমির? আন্দাজ করেছিলাম, কিন্তু তোমার যোগ্য নয় দত্তা। দেখো আমি তোমার জন্য একদম ঠিক। তা হয় না তিমির, আমি আসছি, ক্ষমা করে দিও আমায়। তুমি যেতে পারো না দত্তা, আমি সিঁদুর পরিয়ে দিয়েছি তোমায়। তুমি এখন আমার স্ত্রী, আমি চাইলে তোমাকে আটকে রেখে দিতে পারি আমার স্ত্রী করে। ওটা নাটকের অংশ ছিল তিমির, সত্যি বলে ভেবে নিও না। এই কথা বলে বেরোতে গেলেই হাত টেনে ধরে তিমির, এক টানে ফেলে দেয় খাটের উপর। ওর শরীরে জেগে ওঠে পূর্বপুরুষের সুপ্ত রক্ত। নারী আর মদ ছিল আগের পুরুষদের অহংকার। কোনো জমিদার পুরুষকে অবহেলা করা কারো সাধ্য ছিল না। শক্ত দুহাতে তিমির দেবদত্তাকে চেপে ধরে বিছানায়। দেবদত্তা ছটফট করতে করতে কেঁদে ফেলে আসন্ন বিপদের আশঙ্কায়। ছেড়ে দেবার অনুরোধ করতে গিয়েও পারে না। দুটো পুরুষালী ঠোঁট চেপে বসেছে ওর ঠোঁটের ওপর, তীব্র আশ্লেষে শুষে যাচ্ছে। হলুদ শাড়িতে ঢাকা বুকের আঁচল সরে গেছে, লাল ব্লাউজ ছিঁড়ে দৃশ্যমান নরম মাখন রঙা ত্বক, কাঁচের চুড়ি আর নূপুরের শব্দ হচ্ছে। কোনো ক্রমে নিজেকে ছাড়িয়ে একটু ঠেলে দেয় দেবদত্তা। আমাকে আমাকে ছেড়ে দাও তিমির। তিমির তখন নিজের বসে নেই, পাগলের মতো দেবদত্তার সম্ভ্রম টেনে নামাতে চায়। ঠিক এমন সময় ঝড়ের মতো ঘরে ঢুকে জয়দেব। উপর মহলে আসতেই দেবদত্তার কান্নার শব্দ কানে এসেছে। তারপর সব কিছু দেখে আগুন জ্বলে ওঠে ওর মাথায়। প্রচণ্ড আঘাতে দেবদত্তার বুকের উপর থেকে সরিয়ে দেয় তিমিরকে। দেবদত্তা মুহূর্তে ছুটে যায় জয়দেবের বুকে। তখন শীত পড়েছে তীব্র, তবু প্রচণ্ডভাবে ঘেমে গেছে দেবদত্তা। জয়দেব নিজের গায়ের শাল খুলে জড়িয়ে দেয় দেবদত্তার গায়ে। তিমির প্রথমে হতভম্ব হলেও এবার হুঙ্কার দিয়ে ওঠে। তীব্র ক্ষুধার্ত বাঘের সামনে থেকে খাবার ছিনিয়ে নেয়ার মতো আক্রোশে ফেটে পড়ে। প্রচণ্ড জোরে ঘুষি মারে জয়দেবের মুখে। অতর্কিত আক্রমণে পড়ে যায় জয়দেব। তুমি তুমি তুমি চলে যাও দত্তা, তুমি চলে যাও। আমার আমার যা হয় হোক, তোমার সম্ভ্রম যেন নষ্ট না হয়। যাও যাও। জয়দেবের চিৎকারে দেবদত্তা ছুটে যায় নিচের দিকে। না, দরজা কেউ বন্ধ করে রেখেছে সিঁড়ির, বার বার চেষ্টা করেও খুলতে পারে না। এদিকে তিমির বরণ এগিয়ে আসছে, আর তার রক্ষা নেই। কোনো উপায় না দেখে তিমিরকে ধাক্কা দিয়ে উঠে যায় উপর দিকে। একের পর এক সিঁড়ি বেয়ে চলে আসে ছাদে, বিশাল ছাদ। ছাদের চারপাশে ছুটতে থাকে, না কোথাও মুক্তি নেই। ফাঁকা ছাদ, নিচে বিশাল পুকুর, তাতে হিংস্র সাপখোপের আস্তানা। এখান থেকে ঝাঁপ দিলে সাক্ষাৎ মৃত্যু। ভয়ে দিশেহারা হয়ে যায় দেবদত্তা। তিমিরের নখের আঁচড়ে জ্বালা করছে বুক, গলা, ঘাড়, জায়গায় জায়গায় কামড়ের দাগ, ঠোঁট ফুলে উঠেছে। চোখের যত্ন করে টানা কাজল ঘেঁটে একাকার, ব্লাউজ ছিঁড়ে বেরিয়ে এসেছে নরম বুক, সেখানেও কামড়ের দাগ। তিমিরের শক্ত দুটো হাতের পেছনে বুক ব্যথায় টন টন করছে। এক মাথা চুল এলোমেলো, পাগলের মতো মুক্তির পথ খুঁজে যাচ্ছে দেবদত্তা। হঠাৎ করেই সিঁড়িতে পায়ের শব্দ। কেউ উঠে আসছে ওপরে। কে আর আসবে? নিশ্চিত তিমির বরণ। ভয়ে কাঁটা হয়ে শালটা ভালো করে জড়িয়ে দুহাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল দেবদত্তা। বুঝতে অসুবিধে হয় না, আর রেহাই নেই তার। পায়ের শব্দটা ক্রমশই জোরে হচ্ছে। কেউ এগিয়ে আসছে কাছে, আরো কাছে। ওই এলো সিঁড়ির দরজায়। ভয়ে চিৎকার করতে গিয়ে নিজের মুখ হাত দিয়ে চেপে ধরল দেবদত্তা। কিন্তু রেহাই কই? সন্ধ্যের অন্ধকার ভেদ করে ছাদের কোনায় মুখোমুখি এসে দাঁড়িয়ে আছে তিমির। তার চোখের লোলুপ দৃষ্টি অন্ধকারেও দেখতে পাচ্ছে দেবদত্তা। কিছু না বলে হাত জোর করে মিনতি জানায় সে। কিন্তু তিমির তখন যেন নিজের মধ্যেই নেই। লম্বা চুলের গোছা ধরে টেনে দাঁড় করায় দেবদত্তাকে। তারপর দুটো কাঁধে হাত রেখে বলে, তুমি আমার, আর কারো সাধ্য নেই কেড়ে নেয় তোমাকে আমার থেকে। চলো নিচে চলো, আমার ঘরের রানী হয়ে থাকবে তুমি। সরে যাও, আমি চাই না তোমার রানী হয়ে থাকতে। আমি জয়দেবকে ভালোবাসি, ওকে নিয়েই থাকবো। তবে রে, এত সাহস তোর? আজ তোর একদিন কি আমার একদিন? জমিদার পুরুষ যা চায় তাই পায়, না পেলে ছিনিয়ে নিতে পারে। ঠিক এমন সময় আবার এক মক্ষম আঘাতে দেবদত্তার বুকের ওপর থেকে ছিটকে গেল তিমির। রক্তাক্ত ক্ষতবিক্ষত জয়দেব অনেক কষ্টে উঠে এসেছে ছাদে। তুই আবার এসেছিস? দাঁড়া দেখ তোর কি হাল করি। শালা, প্রজা হয়ে জমিদারের ছেলের গায়ে হাত? বলেই রেলিং ধরে দাঁড়িয়ে থাকা জয়দেবকে ভীষণ জোরে ঠেলে দিল তিমির। টাল সামলাতে না পেরে জয়দেব তীব্র এক চিৎকার করে পড়ে গেল নিচের সাপ খোপ আর বিষাক্ত প্রাণী ভর্তি পুকুরে। মুহূর্তে কচুরি পানায় ডুবে গেল তার দেহ। দেবদত্তা হাঁ হয়ে গেছে। জয়দেবের নিদারুণ পরিস্থিতি স্তম্ভিত করে দিয়েছে তাকে। ধীরে ধীরে উচ্চারণ করল শুধু, মেরে ফেলে আমার জয়দেবকে, তাহলে আমি একা কি করব? বলতে বলতে ঝুঁকে গেল রেলিং এর দিকে। তারপর তিমিরকে অবাক করে দিয়ে একটা ঝুপ করে শব্দ। তারপর তিমির দেখল নিচে পড়ে যাচ্ছে দেবদত্তা। আর মুহূর্তে কচুরিপানার ভিতর অদৃশ্য দেবদত্তাও। এর পরের ঘটনা খুব মর্মান্তিক। দেবদত্তার শোকে তিমির গুটিয়ে নিয়েছে নিজেকে। আন্দাজ করলেও দেবদত্তা আর জয়দেবের গুম হওয়ার কোনো প্রমাণ না থাকায় কেউ কিছু করতে পারে না তিমিরের। কিন্তু তিমির যেন নিষ্প্রাণ হয়ে যায়। সারা দিন নিজেকে ঘরের ভিতর আবদ্ধ করে রাখে আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে দেবদত্তার অবয়ব। সারা ঘর জুড়ে শুধু ওরই ছবি। একদিন হঠাৎই মোহিনী ভিলা নেমপ্লেট হাতে নিয়ে আজীবনের মতো ঘুমিয়ে যায় তিমির। সেই থেকে জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে যায়। সরকার থেকে অধিগ্রহণ করা হয় জমি। কিছু কিছু মানুষ জোর করেই ভোগ দখল করতে বসে যায়। এভাবেই হাত বদল হতে হতে 94 বছর পর ভাঙা চোরা বাড়ি আসবাবপত্র সমেত জমিটা কেনেন সুখরঞ্জন সান্যাল নামে এক ভদ্রলোক। তার এক মেয়ে থাকে কানাডায়। ছেলে দীপরঞ্জন একটু খ্যাপাটে টাইপের, কারো সাথে বিশেষ কথা বলে না। বাড়িটা পরিত্যক্ত শুনেও ছেলেটি প্রায় জোর জবরদস্তি বাবাকে দিয়ে কেনায়। একেবারে দক্ষিণ দিকের পরিত্যক্ত ঘরটা তালা ভেঙে সেটায় থাকতে শুরু করে। 2 বছর আগে একটা মোহিনী ভিলা লেখা নেমপ্লেট হাতে করে হঠাৎই আত্মহত্যা করে দীপরঞ্জন। কি মনে করে ওটাকে মাটিতে পুঁতে দেন বাবা সুখরঞ্জন। তারপর কেয়ারটেকার হিসেবে বিকাশকে দায়িত্ব দিয়ে মেয়ে ববিতার সাথে চলে যান ক্যানাডায়। এরপর হঠাৎ করেই ওই গ্রামে অজানা জ্বরে বহু লোক মারা যায়। সামনে গঙ্গা, এত সুন্দর জমি জমা গাছগাছালি, তবুও পরিত্যক্ত হয়ে অনাদরে পড়ে থাকে মোহিনী ভিলা। দীপরঞ্জনের আত্মহত্যার কারণ জানা যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট জানায় অবসাদ থেকেই এই ঘটনা। উত্তরপাড়ার ওই অংশ আবারও পড়েছিল অবহেলায়। হঠাৎ করেই বাড়ি খুঁজতে গিয়ে চোখ পড়ে অনির্বাণের। স্ত্রী মধুমিতার সাথে ভাড়া নিয়ে থাকতে শুরু করে এই বাড়িতে। বিকাশ বলেছে কম দামি বাড়িটা মালিক বিক্রি করে দিতে চায়। সেই শুনেই বাড়িটা কেনার চেষ্টা করছিল অনির্বাণ। কিন্তু কে জানত মধুমিতা আর ওর জীবন এরকম এলোমেলো হয়ে যাবে এই বাড়িতে আসলে। এতক্ষণ কি স্বপ্ন দেখছিল নাকি সিনেমা দেখছিল বুঝতে পারল না অনির্বাণ। কি হচ্ছে এসব, কেন হচ্ছে? পরক্ষণেই হুঁশে এলো সে। মধুমিতা বসে আছে আবিষ্ট হয়ে, পরনে হালকা হলুদ শাড়ি, লাল ব্লাউজ, খোলা চুল আর কপালে বড় লাল টিপে মোমের আলোয় মোহময়ী হয়ে উঠেছে মধুমিতা। আর তার মুখোমুখি বসে তন্ময় হয়ে ছবি এঁকে চলেছে তিমির। ধীরে ধীরে সব মনে পড়েছে তার। কিন্তু মধুমিতা ওভাবে বসে কেন? সে ডাক দেয়, মধু, মধুমিতা, উঠে এসো। মধুমিতা ফিরেও তাকায় না, তিমির তাকায় জ্বলন্ত চোখে, বলে, সরে যা জয়দেব, দেবদত্তা এখন আমার, আমি ওকে নিয়ে যাব, তুই আসবি না আমাদের মাঝখানে, যা যা। কখনো নয় তিমির, সেদিন যেমন দেবদত্তা আমার ছিল আর আজও তেমনি মধুমিতা আমার। তুই এসেছিস আমাদের মাঝখানে, জমিদারি জোর খাটিয়ে আমার দত্তাকে কেড়ে নিতে চেয়েছিলিস কিন্তু পারিসনি। আজ মধুমিতা আমার স্ত্রী আর তাকে তোর হাত থেকে মুক্ত করে অবশ্যই ফিরিয়ে আনব। তুই বেশিক্ষণ বশ করে রাখতে পারবি না, আমাদের সম্পর্ক পবিত্র তিমির, তুই চলে যা। মধুমিতাকে গিয়ে ঝাঁকুনি দেয় অনি। মধু মধু চলো, ও তোমাকে বশ করে রেখেছে, আমি তোমার অনির্বাণ, তোমার জয়দেব, হুঁশে আসো মধু, না হলে ওর শয়তান আত্মা জিতে যাবে। কোনো উত্তর আসে না মধুমিতার কাছ থেকে, পাথর প্রতিমার মতো নিশ্চুপ সে। চেঁচিয়ে ওঠে অনির্বাণ, তিমির কি করেছিস আমার মধুমিতাকে, ও কেন নিজের মধ্যে নেই, ছাড় ওকে শয়তান। প্রচণ্ড রাগে জ্বলে উঠল তিমির। ছেড়ে দেব তাই না, কেন ছেড়ে দেব, 89 বছর ধরে যার প্রতীক্ষা করছি তাকে ছেড়ে দেব, কি বললি, ও তো স্ত্রী, দেখ কেমন করে তো স্ত্রী সব চিহ্ন মুছে দিই আমি। বলতে বলতে মাথার উপর উপর করে দিল জলের জার, ধুয়ে ধুয়ে বেরিয়ে যেতে লাগলো শীথির সিঁদুর। প্রচণ্ড শীতে থরথর করে কাঁপতে লাগলো মধুমিতা, তবু মুখে কোনো কথা নেই। কোন শক্তিতে তিমির মধুমিতাকে বশ করেছে জানে না অনির্বাণ, তাই আরো জোরে চিৎকার করে উঠল সে। কেন কষ্ট দিচ্ছিস আমার মধুমিতাকে, ছেড়ে দে ওকে, ও অন্তঃসত্ত্বা তিমির, ওর পেটে আমাদের প্রথম সন্তান। তাহলে ওটাকেই আগে শেষ করে দিই, কি বল, আমার দেবদত্তার পেটে তোর বাচ্চা কেন থাকবে, আমি ওর কাছ থেকে সব চিহ্ন মুছে দেব, তারপর আমার করে নেব, একদম আমার। ওকে মারিস না তিমির, ওর ক্ষতি হলে একটা নিরাপরাধ শিশু মারা যাবে। ঠিক আছে তুই আমায় মেরে ফেল, আমি মরতে রাজি, কিন্তু রেহাই দে আমার মধুমিতাকে। বেশ তাই হোক, তবে আগে তোকে মারি, তারপর ওকে নিয়ে যাব আমার দেশে। তুই তো ওকে খুব ভালোবাসিস, ওকে মরতে দেখতে পারবি না তাই না, তাই আগে তুই মর। বলার সাথে সাথেই সারা ঘর জুড়ে শুরু হয় প্রবল ঝড়। সেই ঝড়ে নিজেকে সামলাতে পারে না অনির্বাণ, গিয়ে পড়ে একটা বড় টেবিলের ওপর, সেখান থেকে আছড়ে পড়ে মেঝে। টেবিলের কোনায় লেগে কপাল কেটে গলগল করে রক্ত বের হতে থাকে। সেই প্রবল ঝড়ে ধাক্কা খেতে খেতে কেটে ছিঁড়ে যায় শরীরের বিভিন্ন অংশ। কপাল থেকে রক্তের ধারা নেমে ভিজে যাচ্ছে জামা কাপড়, দুচোখ অন্ধকার হয়ে আসছে যেন। মেঝেতে পড়ে যায় অনির্বাণ, সমস্ত আসবাবপত্র তখন এদিক ওদিক হতে থাকে। কাঁচের জানলা ভেঙে চুর চুর হয়ে ছড়িয়ে পড়ে ঘর ময়, নিভে যায় মোমবাতির আলো, সারা ঘর জুড়ে শুধুমাত্র অন্ধকার, নিশ্ছিদ্র অন্ধকার। চামচিকের দল ছুটে বেড়াচ্ছে ওদের কানের পাশ ঘেঁষে, অন্ধকারে ঠান্ডা যেন চতুর্গুণ বেড়ে গেছে। ভাঙা জানলা দিয়ে বৃষ্টির জল ঘরে ঢুকে জলমগ্ন, মাঝে মাঝে আকাশের বিদ্যুতের ঝলকানিতে অনি দেখতে পাচ্ছে পিয়ানোর টেবিলে শুয়ে আছে মধুমিতা। ওর মুখের উপর লোলুপ দৃষ্টিতে ঝুঁকে আছে তিমির, চেষ্টা করেও উঠে বসতে পারছে না অনি, ভীষণ কান্নায় ভেঙে যাচ্ছে বুক, আস্তে আস্তে চোখ বুজে আসে তার, প্রচণ্ড আঘাতে অজ্ঞান হয়ে গেছে অনির্বাণ। কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল জানে না অনির্বাণ, হঠাৎ করেই জ্ঞান ফিরল তার, দেখল বৃষ্টির বেগ আরো বেড়েছে। ভাঙা কাঁচের জানলা দিয়ে ঘরে জল ঢুকতে শুরু করেছে প্রবল ধারায়। জলের স্পর্শই হয়তো জাগিয়ে তুলেছে অনির্বাণকে, সেই সাথে বেড়েছে প্রবল শীত। অনেক কষ্টে চোখ মেলল অনি। বাইরে তখনও বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। সেই আলোয় অনি দেখল কোলে করে মধুমিতাকে নিয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে তিমির। মধুর বুকের আঁচল লুটিয়ে আছে মাটিতে। পিয়ানোর সামনে একটা নিভু নিভু মোমের আলো জ্বলছে বলে মৃদু আলোকিত হয়ে আছে জলে জলমগ্ন ঘরের কিছুটা অংশ। পিয়ানোর টেবিল জুড়ে পড়ে আছে তিমিরের আঁকা ছবি, যাতে হলুদ শাড়ি পরে বসে আছে মধুমিতা। হাতে ভর দিয়ে কোনো রকমে উঠে দাঁড়াল অনি। শরীরের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, মধুমিতা! মধুমিতার কোনো সাড়া নেই, কিন্তু ফিরে তাকালো তিমির। হিংস্র গলায় বলল, তুই এখনো মরিসনি, তুই এখনো বেঁচে আছিস, দাঁড়া আগে তোর ব্যবস্থা করি। অবচেতন মধুমিতাকে আবার টেবিলে শুয়ে এগিয়ে এলো অনির দিকে। অনি আত্মরক্ষার উদ্দেশ্যে ছুঁড়ে দিল হাতের কাছে থাকা আসবাবপত্রের একটা ভাঙা বড় টুকরো। সেটা তিমিরের বায়বীয় শরীর ভেদ করে এগিয়ে গেল মধুমিতার দিকে। সেটা মধুমিতার গায়ে না লেগে লাগলো পিয়ানোর রডে, আর সেখান থেকে ছিটকে জানলার কাঁচে। সাথে সাথেই হুড়মুড় করে ভেঙে পড়ল জানলার অবশিষ্ট কাঁচ। ভাঙা জানলা বেয়ে ধেয়ে এলো জলের ধারা। জলের স্পর্শ পেয়ে জ্ঞান ফিরে এলো মধুমিতার। আস্তে করে সে উঠে বসল অন্ধকারে। সে কে সেটাই বুঝতে না পেরে ভাবলে সিন মুখে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে লাগলো ভীষণভাবে। ওদিকে তিমির ওদের দিকে এগিয়ে আসছে পায়ে পায়ে। মধু, ওঠো ওঠো মধু! মনের জোরে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে মধুমিতার কাছে এলো অনি। মধুমিতার মুখটা তুলে ধরে ব্যাকুল হয়ে বলল, মধু, তুমি তুমি ঠিক আছো তো? ও ও ওই দেখো তিমির, ও ও ও আমাদের মারতে চায়। তুমি প্লিজ পালিয়ে যাও এখান থেকে, আমি মরলে ক্ষতি নেই, কিন্তু তোমাকে বাঁচতেই হবে। হা হা করে বিকট একটা হাসি দিল তিমির। তারপর লাল চোখে এগিয়ে আসতে লাগলো ওদের দিকে। মধুর কোনো কথা নেই মুখে, ও যেন অন্য জগতের মানুষ। তীব্র ঝাঁকুনি দিয়ে এবার বলে উঠল অনির্বাণ, দেবদত্তা, তুমি কি আমায় চিনতে পারছো না? চিনতে পারছো না ওই শয়তান তিমিরকে? মনে করো, আর সময় নেই, মুছে আসো মধু, আমি আর পারছি না গো। গলায় হাহাকার ঝরে পড়ে অনির। এবার প্রায় কাছেই চলে এসেছে তিমির। এমন সময় দূরের মসজিদ থেকে ভেসে আসে আজানের ডাক। একই সাথে কাছেই কোনো মন্দির থেকে ভেসে আসছে আরতির শব্দ। মুহূর্তে তিমির যেন দুর্বল হয়ে গেল। ওর চলার গতি শ্লথ, কমে এসেছে প্রেত শক্তি, সাথে সাথেই হুঁশ ফিরে পেল মধুমিতা। বলে উঠল, অনি, অনি তুমি কোথায়? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে অনির্বাণ তাড়াতাড়ি বলে উঠল, এই তো এই তো এই তো আমি মধু, চলো চলো চলো নিচে চলো, সময় নেই, ওর হাত থেকে আমাদের বাঁচতেই হবে। মধুমিতার হাত ধরে অনি এগিয়ে গেল সিঁড়ির দিকে। ততক্ষণে আজান আর আরতি শেষ। দুর্বলতা কাটিয়ে কুঁকড়ে যাওয়া তিমির আবার তখন এগিয়ে আসছে ওদের দিকে। তিমির ঠেলে সরিয়ে দিল অনিকে। তারপর মধুমিতার গাল দু হাতে চেপে ধরে বলল, চিনতে পারছো মোহিনী, আমি আজও তোমাকে ভালোবাসি। ওকে ছাড়ো মোহিনী, চলো আমার সাথে, আমি খুব ভালো করে রাখবো তোমায়। মধুমিতার সব কিছু মনে পড়ে যাচ্ছে। আমি যাবো না ওর সাথে। শরীরে আর বিন্দু মাত্র শক্তিও যেন অবশিষ্ট নেই রক্তাক্ত অনির্বাণের। তবু আবারও এলো ধুঁকে ধুঁকে। ভোরের আলো ফুটে উঠেছে ততক্ষণে। সেই আলোয় দেখতে পেল একটা হিংস্র ভয়ঙ্কর মুখ আবার তাকে আঘাত করতে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তবুও থামল না সে। মনে পড়ে গেল একটা ফকির প্রতিদিন মসজিদ থেকে নামাজ পড়ে, আজানের শব্দ করতে করতে এই পথেই যায়। তার আসার সময় হয়ে এসেছে। ওইটুকু মাত্র সময় আছে তিমিরকে দুর্বল করে দেওয়ার। আরও মনে পড়ল, যেদিন থেকে ওই নেম প্লেটটা মধুমিতার হাতে এসেছিল সেদিন থেকেই সক্রিয় হয়েছে তিমিরের আত্মা। তাহলে কি নেম প্লেটটাতেই কিছু নিহিত? জানে না অনির্বাণ, তবুও শেষ চেষ্টা সে করবেই। ওই তো আবছা আবছা আজানের শব্দ ভেসে আসছে, তার মানে ফকিরটা আসছে এদিকেই। আর দেরি করল না অনির্বাণ, ছুটে গিয়ে হাতে নিল নেম প্লেটটা, কেরোসিন ঢেলে দিল মুহূর্তে। তিমির এদিকে লক্ষ্যই করেনি, ও সমানে মধুমিতার হাত ধরে ওকে নিয়ে যাওয়ার জন্য রাজি করাতে ব্যস্ত। মধুমিতা জানান দিচ্ছে সেদিনেরই মতো। কি আশ্চর্য, অন্য দিনের মতো আজানের শব্দ আজ কমছে না, বারংবার রিপিট হচ্ছে, সাথে বেড়ে গেছে মন্দিরের ঘণ্টার ধ্বনি। তবে কি ওই ফকির কিছু জানতেন? যাই হোক, ধীরে ধীরে ওদের চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল সেই অভিশপ্ত কাঠের নেম প্লেট। তিমিরের চিৎকার যেন মিলিয়ে গেল হাওয়ায়, থেমে গেল আকাশ বাতাস মন্দ্রিত করা আজানের মিঠে সুর, মন্দিরের শঙ্খধ্বনি। তারপর নিদারুণ এক স্তব্ধতা। ভীষণ ব্যথায় জখম অনির্বাণ শুয়ে পড়ল মাটিতেই, চোখ বুঁজে এলো ক্লান্তিতে। প্রবল শীতে ঠকঠক করে কাঁপছিল মধু। আগে পোশাক পাল্টে নিল, পেটে হাত রেখে কেঁদে ফেলল। তার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? তারপর অনির্বাণকে অনেক কষ্টে ধরে ধরে নিয়ে গেল ঘরে। পোশাক পাল্টে সব রক্ত মুছে দিল যত্ন করে। সকাল হয়ে গেছে, দ্রুত হাতে ডায়াল করল বিকাশ আর কলমির নম্বর। বিকাশ এসে হাসপাতালে নিয়ে গেল দুজনকেই। এক সপ্তাহ পর বাড়ি ফিরল দুজনে। ডাক্তার বললেন, অনির্বাণ ভালো আছে, মধুমিতার বাচ্চাও পুরোপুরি সুস্থ। স্বস্তির নিঃশ্বাস ফেলল কলমি, বলল, আজই আমি বড় বাবার থানে যে পুজো দিয়ে আসবো গো দেদিমণি। তুমি ভালো হয়েছ, আর বালাইও কেটেছে। মধুমিতা উঠে এলো উপরের সেই দোতলার ঘরে। মনে পড়ল এই সেই ঘর যে ঘরে ওকে প্রপোজ করেছিল তিমির। আজও সেই পিয়ানোটা রয়ে গেছে যথাস্থানেই। পিয়ানোর উপর হাত রাখল মধুমিতা, তারপর কেঁদে ফেলল সেই পুরনো দিনের কথা ভেবে। কত সুপুরুষ ছিল তিমির, সাথে অনেকগুলো গুণের অধিকারী। তাকে খুব বিশ্বাস করেছিল জয়দেব আর দেবদত্তা, কিন্তু সে বন্ধু হয়ে বিশ্বাসঘাতকতা করল। তার সম্মান বাঁচাতে গিয়ে জয়দেব পড়ে গিয়েছিল পুকুরে, সাথে সাথে সেও দিয়েছিল মরণ ঝাঁপ। বিষাক্ত পুকুরটায় ডুবে মরে যাওয়ার আগে অসংখ্য বিষাক্ত প্রাণীর খাদ্য হয়েছিল ওরা দুজনে। উফ, কি ভীষণ কষ্ট! তবুও আজ কষ্ট হতে লাগল তিমিরের কথা ভেবে। সেই জন্মেও শান্তি পায়নি, আর এই জন্মেও জীবন মৃত্যুর মাঝখানে একটা প্রহেলিকা হয়ে রয়ে গেছে সে। এতদিনে ওর মুক্তি মিলেছে, তার পাপের শাস্তি এতদিনে পূর্ণ হয়েছে। নেমপ্লেটটা জ্বালানোর সময় মধুমিতা দেখেছিল আস্তে আস্তে ধোঁয়া হয়ে মিলিয়ে যাচ্ছে তিমির বরণ চৌধুরী, যে এককালে ছিল জয়দেব আর দেবদত্তার অভিন্ন হৃদয় বন্ধু। সারা হলঘর জুড়ে পিন পতন নীরবতা, সবার চোখে জল। উপন্যাস লেখায় আজকাল অনেক নাম করেছে মধুমিতা। প্রকাশনার তরফ থেকে একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল তাকে। উপন্যাসের শেষাংশ পড়ে শোনানোর সময় চোখে জল এসে গিয়েছিল সবারই। অনির্বাণ বসেছিল শ্রোতার আসনে প্রথম সারিতে, উঠে এলো 3 বছরের ছেলে দীপকে নিয়ে। ছেলে এসে চোখের জল মুছিয়ে দিল ছোট্ট ছোট্ট দুহাতে। আচ্ছা ম্যাডাম, আপনি আপনার ছেলের নাম দীপ রেখেছেন কেন? তিমির বরণের দ্বিতীয় জন্মে তো নাম ছিল দীপরঞ্জন, তাহলে কি? একজন শ্রোতা প্রশ্ন করলেন। যে মানুষটা তিমির হয়েও নিজের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে ফেলেছিল, আর দীপ হয়েও আত্মহত্যা করেছিল, কারণ তিমির আমাকে আর অনেকে এই জন্মেও দেখে নিয়েছিল স্বামী স্ত্রী হিসেবে। জাতিশ্বর দীপ সেটা সহ্য করতে পারেনি, নিজেকে শেষ করে ওর আত্মা রয়ে গিয়েছিল নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে। আমি ছেলের নাম দীপ রেখেছি কারণ আমি জানি সব দীপ মানুষকে জ্বালিয়ে দেয় না, বরং আলোকিত করে রাতের আঁধার। আমি সেইভাবেই মানুষ করে তুলব আমাদের আদরের দীপকে। বিদায় নিয়ে মঞ্চ থেকে বের হয় মধুমিতা। অনির্বাণ হাত ধরে আছে মধুমিতার, বুকে জড়িয়ে ধরে আছে আদরের ছেলে দীপকে। শেষ হলো মোহিনী ভিলার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। সমগ্র গল্প পাঠেছিল পিনাকি, গল্পের সূত্রধর পূজা। গল্পের প্রধান চরিত্রগুলির মধ্যে অনির্বাণ ও জয়দেবের চরিত্রে দীপদীপ এবং মধুমিতা ও দেবদত্তার চরিত্রে ঈশিতা, তিমির ও কলমির চরিত্রে যথাক্রমে জয় ও নবনীতা এবং অন্যান্য চরিত্রে সায়নদীপ। গল্পের এডিটিং ও আবহ নির্মাণে রাকিব এবং সমগ্র গল্প পরিচালনায় শিউলি ও রাকিব। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আগামীতে এরকম রোমাঞ্চকর গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পাসুর ইউটিউব চ্যানেলটিকে।